জম জম নাচে ছম ছম খুলেছে কাবার দোর, আর নাচে আবে কৌশল এসেছে নবী মোর। ওই জম জম নাচে ছম ছম খুলেছে কাবার দোর, আর নাচে আবে কৌশল এসেছে নবী মোর। মায়া মিনার ঘরে গেল আলোতে ভরে, মায়া মিনার ঘরে গেল আলোতে ভরে। ও খোদার সকল নয়ের নকল ঢাক কামলির চাদর, জম জম নাচে ছম ছম খুলেছে কাবার দোর, আর নাচে আবে কসর এসেছে নবী মোর। ওই জম জম নাচে ছম ছম খুলেছে কাবার দোর, নাচে আবে কসর এসেছে নবী মোর। অত্যাচারী ও হাহাকারী এই জগতে আর হবে না, সব জুলুমের নাশ করিতে এলো শাহে মদিনা। অত্যাচারী ও হাহাকারী এই জগতে আর হবে না, সব জুলুমের নাশ করিতে এলো শাহে মদিনা। মিল মোহব্বত হবে এবার একে অপরের সাথে, হাসি খুশি ভরে যাবে জুলুমের এই দুনিয়াতে। তবে নবীর মুখের কথা তাজা কোরআনের পাতা, নবীর মুখের কথা তাজা কোরআনের পাতা। ওই পাপি শয়তান হয়ে গেলে কান চলবে না আমার জোর, জম জম নাচে ছম ছম খুলেছে কাবার দোর, আর নাচে আবে কসর এসেছে নবী মোর। ওই জম জম জম জম জম জম জম জম জম জম নাচে ছম ছম খুলেছে কাবার দোর, নাচে আবে কসর এসেছে নবী মোর। আরব দুনিয়া পড়েছিল পাপের অন্ধকারে, আরব দুনিয়া পড়েছিল পাপের অন্ধকারে। ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে নবীজি মোর আলো করে, আরব দুনিয়া পড়েছিল পাপের অন্ধকারে। ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে নবীজি মোর আলো করে, সারা বিশ্বের খেয়ে জীবনটা কাটায় নেশায়, নবীজির বাণী শুনিয়া তওবা সে করে নেয়। সারা বিশ্বের ছেড়ে নিল কলেমা পড়ে, সারা বিশ্বের ছেড়ে নিল কলেমা পড়ে। আর মোর নবীজির মুখের কথায় ইমান আনিল চোর, জম জম নাচে ছম ছম খুলেছে কাবার দোর, আর নাচে আবে কসর এসেছে নবী মোর। ওই জম জম নাচে ছম ছম খুলেছে কাবার দোর, নাচে আবে কসর এসেছে নবী মোর। মেয়েদের প্রতি তারা করিত বড় ব্যবিচার, মাটিতে পুঁতে দিত জন্ম নিত মেয়ে জাহার। মেয়েদের প্রতি তারা করিত বড় ব্যবিচার, মাটিতে পুঁতে দিত জন্ম নিত মেয়ে জাহার। আর মেয়েদের স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সেই মেয়েদের জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়। করত নারী নির্যাতন নারী সবার মা বোন, করত নারী নির্যাতন নারী সবার মা বোন। দয়ার নবী সেই মেয়েদের দিল মায়ের কদর, জমজম নাচে ছমছম খুলেছে কাবার দর, আর নাচে আবে কসর এসেছে নবী মর, ওই জমজম জমজম জমজম জমজম জমজম নাচে ছমছম খুলেছে কাবার দর, নাচে আবে কসর এসেছে নবী মর। নবীজি বলে গেছে হাদিসের পাতায় পাতায়, ফিরে আসবে এই জুলুম দেখে নেবে শেষ জামানায়, নবীজি বলে গেছে হাদিসের পাতায় পাতায়, ফিরে আসবে এই জুলুম দেখে নেবে শেষ জামানায়, আর সর্ষে পরিমাণ থাকিলে ইমান সে হবে ইমানদার, সর্ষে পরিমাণ থাকিলে ইমান সে হবে ইমানদার, লুট ছিনতাইরা হাজানে হবে আবার বেসমার, শোন শোন মুসলমান শক্ত করে নাও ইমান, শোন শোন মুসলমান শক্ত করে নাও ইমান, মইদুল ইসলাম দুনিয়ার নেশায়, মইদুল ইসলাম দুনিয়ার নেশায় আছিস কেন বিভোর, জমজম নাচে ছমছম খুলেছে কাবার দর, আর নাচে আবে কসর এসেছে নবী মর, ওই জমজম জমজম জমজম জমজম জমজম নাচে ছমছম খুলেছে কাবার দর, নাচে আবে কসর এসেছে নবী মর, মায়া মিনার ঘরে গেল আলোতে ভরে, মায়া মিনার ঘরে গেল আলোতে ভরে, ও খোদার সকল নয়ের নকল ঢাক কামলির চাদর, জমজম নাচে ছমছম খুলেছে কাবার দর, আর নাচে আবে কসর এসেছে নবী মর। www.anibas.in